খুনি রাঙা পথে মাড়িয়ে ময়দানে চলি দাপিয়ে, বুলেটে বেধির নো আঘাতে লুটিয়ে পড়ি ধুলির বুকে। খুনি রাঙা পথে মাড়িয়ে ময়দানে চলি দাপিয়ে, বুলেটে বেধির নো আঘাতে লুটিয়ে পড়ি ধুলির বুকে। রক্তের সুরভিত আবির মেখে তর্পাই প্রভুর মিলন সুখে, খুলে যায় আকাশের দরজা নেমে আসে হুর পরীরা। রক্তের সুরভিত আবির মেখে তর্পাই প্রভুর মিলন সুখে, খুলে যায় আকাশের দরজা নেমে আসে হুর পরীরা। সবুজ পাখিদের উদরে রব মোরা মহা সুখে, বেহেশতের পরতে পরতে উড়ে উড়ে বেড়াবো ঘুরে। সবুজ পাখিদের উদরে রব মোরা মহা সুখে, বেহেশতের পরতে পরতে উড়ে উড়ে বেড়াবো ঘুরে। প্রবহমান দুধের নহরে সুমিষ্ট শরাবের নির্ঝরে, রচিত মোদের চির ঠিকানা রবের আরশতলে। প্রবহমান দুধের নহরে সুমিষ্ট শরাবের নির্ঝরে, রচিত মোদের চির ঠিকানা রবের আরশতলে। খুনি রাঙা পথে মাড়িয়ে ময়দানে চলি দাপিয়ে, বুলেটে বিধির নো আঘাতে লুটিয়ে পড়ি ধুলির বুকে। খুনি রাঙা পথে মাড়িয়ে ময়দানে চলি দাপিয়ে, বুলেটে বিধির নো আঘাতে লুটিয়ে পড়ি ধুলির বুকে।